তোমাদের সম্বন্ধে কাহাকেও কিছু জানিতে না দেয়। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। উহারা যদি তোমাদের বিষয় জানিতে পারে তবে তোমাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করিবে অথবা তোমাদেরকে উহাদের ধর্মে ফিরাইয়া লইবে এবং সেক্ষেত্রে তোমরা কখনো সাফল্য লাভ করিবে না। وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِمْ بُنْيَانًا رَبُّهُمْ أَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَسْجِدًا। আমি মানুষকে উহাদের বিষয় জানাইয়া দিলাম যাতে তাহারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নাই। যখন তাহারা তাহাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করিতেছিল তখন অনেকে বলিল উহাদের উপর সৌধ নির্মাণ কর, উহাদের প্রতিপালক উহাদের বিষয় ভালো জানেন। তাহাদের কর্তব্য বিষয়ে যাহাদের মত প্রবল হইল তাহারা বলিল আমরা তো নিশ্চয়ই উহাদের পাশে মসজিদ নির্মাণ করিব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। কেহ কেহ বলিবে উহারা ছিল তিনজন, উহাদের চতুর্থটি ছিল উহাদের কুকুর, এবং কেহ কেহ বলিবে উহারা ছিল পাঁচজন, উহাদের ষষ্ঠটি ছিল উহাদের কুকুর, অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করিয়া। আবার কেহ কেহ বলিবে উহারা ছিল সাতজন, উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর। বল আমার প্রতিপালকেই উহাদের সংখ্যা ভালো জানেন, উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না এবং ইহাদের কাহাকে উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا। কখনোই তুমি কোন বিষয়ে বলিও না আমি উহা আগামী কাল করিব। إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আল্লাহ ইচ্ছা করিলে এই কথা না বলিয়া যদি ভুলিয়া যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করিও এবং বলিও সম্ভবত আমার প্রতিপালক আমাকে ইহা অপেক্ষা সত্যের নিকটতর পথ নির্দেশ করিবেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। উহারা উহাদের গুহায় ছিল 300 বৎসর আরো 9 বৎসর। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি' ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه احدا। তুমি বলো তাহারা কতকাল ছিল তাহা আল্লাহই ভালো জানেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তাহারই, তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা, তিনি ব্যতীত উহাদের অন্য কোন অভিভাবক নাই, তিনি কাহাকেও নিজ কর্তৃত্বের শরিক করেন না। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা।